স্ক্রিন টাচ করো মোবাইল রয়েছে, এক মোবাইল গোনা করার জন্য যথেষ্ট। এমন গোনাহের যুগে মানুষ জাহান্নামের দিকে কে কার আগে যেতে পারে, কার গোনা কত বেশি করতে পারে, এটার প্রতিযোগিতা, গোনা করতেছে এটা প্রতিযোগিতা না, কে আগে সামনে যেতে পারে। আমি উদাহরণ দিই, আপন দুই ভাই তিন ভাই চার ভাই এক ফ্যামিলিতে থাকে, এক ভাইয়ের বাসায় যদি বড় 22 ইঞ্চি টেলিভিশন চলে আসে, আর এক ভাইয়ের স্ত্রী কোন রকম সফর করতে পারবে না, তার বাসায় 56 ইঞ্চি টেলিভিশন আনতে হবে। তাহলে অর্থ হলো কি, গোনাহের কাছে কে কার আগে যেতে পারে। এক ভাইয়ের স্ত্রী নিয়ে বিনোদনে গেছে এক জায়গা, আর এক ভাইয়ের স্ত্রী চুপ করে থাকবে না, তাকে নিয়ে আর এক গোনাহের কাজে যেতে হবে। আল্লাহ তাআলা এই গোনাহের এই পাপ কাজের সয়লা পাপ কাজের সহসরীর যুগে কিছু সময় তার ঘরে বসে কোরআনে কারীমের আলোচনা করবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। ভালো না বাসলে, মহব্বত না করলে আল্লাহর ঘরে আসতেন না, আনতেন না। এই জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 25 নম্বর আয়াত, আয়াতটার সাথে আগের আয়াতের সাথে সম্পর্কিত। সূরাতুন নিসা মানে মহিলা, সূরাতুন নিসা দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন ইত্যাদি নিয়ে বেশি আলোচনা, বেশিরভাগ আলোচনা দাম্পত্য জীবন নিয়ে, বৈবাহিক জীবন নিয়ে। গত কয়েকটা আলোচনা ছিল যে আল্লাহ তাআলা যে সমস্ত নারীদেরকে হারাম করে দিয়েছেন তাদের আলোচনা করেছিলেন, সে সমস্ত নারীদের আলোচনা করার পর তারপরে বলেছেন এরা বাইরে বাকি যে নারীরা রয়েছে এদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো তোমাদের সতীত্বকে, তোমাদের পবিত্রতা রক্ষা করার জন্য, শুধু ভোগ বিলাসের জন্য না, গুনাহ থেকে পবিত্র থাকার জন্য তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। এটা ছিল আগের আলোচনা। আজকের আলোচনা, যদি তোমরা স্বাধীন মেয়েদেরকে বিবাহ করতে না পারো, তখনকার যুগের করতেছে, তাহলে তোমাদের মধ্য থেকে যে দাসীগুলো রয়েছে মোমেনা দাসী, সে দাসীদেরকে তোমরা বিবাহ করো, তবে দাসী মোমেনা হইতে হবে। আর আল্লাহ তাআলা তোমাদের ইমানের ব্যাপারে অনেক ভালোভাবেই জানে, তোমরা একে অপরের সমতুল্য, সুতরাং তোমরা তাদের অভিভাবকের অনুমতি নিয়ে তাদেরকে তোমরা বিবাহ করো। বিবাহ করার পর তাদের মহরানা ন্যায়সঙ্গতভাবে আদায় করে দাও এবং তোমরা বিবাহ করবে তোমাদের পবিত্রতা রক্ষা করার জন্য, গুনাহের উদ্দেশ্যে না, এবং গোপন সম্পর্ক ওয়ালা মুত্তাখিজাতি আহদান প্রেম অথবা গোপনীয়ভাবে সম্পর্ক রক্ষা বা সম্পর্ক করবে এজন্য তোমরা এই সমস্ত মেয়েদের সাথে সম্পর্ক করে না। যখন বিবাহ হয়ে যাবে, এই সমস্ত দাসীদের বিবাহ হয়ে যাওয়ার পর যদি এরা গোনাহে লিপ্ত হয় তাহলে এদেরকে শাস্তি দিবে, স্বাধীনা মহিলাদেরকে যে শাস্তি দেয় তার অর্ধেক। আর এই যে দাসীদেরকে বিবাহের বিষয়টা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা স্বাধীনা মেয়েদেরকে বিবাহ করাটাকে আশঙ্কা বোধ করে, কষ্টকর মনে করে। তবে যদি তোমরা দাসীদেরকেও বিবাহ করা থেকে বিরত থাকতে পারো, সংযমী হতে পারো, এটা তোমাদের জন্য অনেক উত্তম হবে। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল এবং বড় দয়ালু। আয়াতটি লম্বা, তাই তর্জমা লম্বা হল। ইসলামের প্রথম যুগে দাসীর প্রথা ছিল, যেটা গত সপ্তাহে কিছু আলোচনা গিয়েছিল। দাসীর প্রথা এখন নাই, এখন সবাই স্বাধীন। কেউ যদি কাউকে দাসী বানাতে চাও সেটা সম্ভব না, দাসীর নিয়ম এখন নাই, রহিত হয়ে গেছে। তখনকার যুগের নিয়ম ছিল দাসীদের শাস্তি, দাসীদের অধিকার একটু হালকা। স্বাধীনা মহিলাদেরকে বিবাহ করতে গেলে এদের মহরানা দাবি বেশি হতো, এদের অধিকার অনেক বেশি দিতে হতো। যে সমস্ত পুরুষ তাদের সতীত্ব রক্ষা করত, সতীত্ব রক্ষা করার জন্য, সে পবিত্র থাকার জন্য স্বাধীনা মহিলাদেরকে বিবাহ করার মতো সামর্থ্য রাখে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন তারা যেন দাসীদেরকে বিবাহ করে নেয়। তবে সে দাসী মুমিনা হইতে হবে, মুশরিকা হইবে না, কাফেরা হবে না। এরপরে বলতেছে সে দাসীদেরকেও যে বিবাহ করবে সেটার জন্য একটা নিয়ম আছে, সে নিয়ম কি, তুমি তোমার পবিত্রতা রক্ষার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, গোপন সম্পর্ক করার জন্য না, এবং গুনাহের উদ্দেশ্যে না, শুধু ভোগ বিলাসের জন্য না। বিবাহের পরে যদি দাসীরা গুনাহে লিপ্ত হয়ে যায় তখন তাদেরকে শাস্তির বিধান দিলেন। ইসলাম একটা মানুষের জীবনটাকে সুন্দর করতে চায়। ইসলাম কখনো ব্যক্তি স্বার্থে কথা বলে না, ইসলাম যাকে বলে তার স্বার্থে কথা বলে, এটা মনে করতে হবে সবসময়। ইসলাম যে আমাকে একটা হুকুম দিচ্ছে, এই হুকুমটা আমার স্বার্থে দিচ্ছে, ইসলামের কোনো স্বার্থ নেই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো লাভ নাই। এটা এই সপ্তাহে বা গত সপ্তাহে শুনিয়েছিলাম হাদিসে কুদসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু বক্তা স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন যে যদি দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে চলে যায় তাহলে আমি আল্লাহর কোনো লাভ হবে না, দুনিয়ার সমস্ত মানুষ যদি জাহান্নামে চলে যায় তাহলে আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাহলে আল্লাহ তাআলা ইসলামের বিধানগুলো কোরআন ও হাদিস অবতীর্ণ করে নবী রাসূলগণকে পাঠিয়ে আল্লাহওয়ালা বজরতকে দুনিয়াতে পাঠিয়ে লাভ টাকা যাদের কাছে পাঠিয়েছেন তাদের লাভের জন্য, যে পাঠিয়েছেন তার লাভ না। দুনিয়াতে যে হুকুম দেয়, যে কাজ করায় তার লাভ থাকে, যে কাজ করে তার লাভ কম থাকে। ফ্যাক্টরিতে কাজ করে 8 ঘন্টা 10 ঘন্টা, বেতন পায় 7,000-8,000 টাকা, আর মালিক এক একটা ডেলিভারি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আদায় দেয়। সরকার রাখছে 300 জন, এক মাসে বেতন দিছে এদেরকে, বেতন দেওয়ার যে বেতন দিছে আর যে মাল আউটপুট হয়েছে লাভ বেশি হয়েছে মূল মালিকের। দুনিয়ার ক্ষেত্রে বা স্বাভাবিক নিয়ম হলো যে কাজ করে যে হুকুম করে তার লাভ হয়। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিন্দু মাত্র কোনো লাভ নাই, আমাদের জন্য বিধান দিয়েছেন আমাদের ফায়দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো আবেগের সাথে সাহাবায়ে কেরামকে বলতেছিলেন উদাহরণ দিয়ে যে একটা মানুষ আগুন জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, এখন মোমবাতির উপর পঙ্গপাল, বিভিন্ন ফড়িং, বিভিন্ন পোকা লাভ দিয়ে দিয়ে আগুনের মধ্যে পড়তেছে, আর ওই মালিকটা হাত দিয়ে দিয়ে ওই সমস্ত পোকাকে আগুন থেকে বাঁচাচ্ছে। এই দৃশ্য দেওয়ার পর আল্লাহ রাসূল বলেন যে তোমরা জাহান্নামের দিকে লাভ দিয়ে যাচ্ছ আর আমি তোমাদের কোমর ধরে ধরে, মাজা ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতেছি। কোরআনের বিধানগুলো মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, দাম্পত্য জীবনের যে এই জায়গার বিধান এবং উপরের বিধানগুলো, দাম্পত্য বিধানের দুইটা বিধান আমাদের জন্য বড় শিক্ষণীয় জায়গা। এক নাম্বার বলতেছে যে বিবাহ যে করবে তোমাদের পবিত্রতা রক্ষা করার জন্য বিবাহ করবে, দুনিয়ার শুধু ভোগ বিলাস উদ্দেশ্য না। আকাবের কা তাকওয়া নামে একটা কিতাব আছে, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখা, বাংলা ভাষায় অনুবাদও আছে কিতাবটা। আকাবের কা তাকওয়া নামক কিতাবে একটি ঘটনা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ও তারা কিতাবে উল্লেখ করেছেন ঘটনাটা, বিবাহ দ্বারা যে মানুষ নেকি হয়, বিবাহ যদি মানুষ সৎ উদ্দেশ্য করে, ভালো পবিত্রতা রক্ষার জন্য করে, তাহলে তার ঈমান অর্ধেক বিবাহের দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। যদি মানুষ সত্যি ওই ইবাদতের জন্য নিয়ত করে করে, যা কিছু হবে সব তার জন্য ইবাদত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলছেন না যে তোমরা যে তোমাদের বিবিদের কাছে যাও এটা দ্বারা তোমাদের সওয়াব হয়। সাহাবায়ে কিরাম আশ্চর্য জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল এটা দ্বারা আবার কি সওয়াব হবে, এটা তো আমাদের চাহিদা মেটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা গুনাহের কাজে এটা ব্যয় করতে তাহলে কি তোমাদের গুনাহ হতো না? তাহা গুনাহ তো হতো, ওই জায়গা করলে যদি গুনাহ হয় তাহলে সঠিক যারা আল্লাহর হুকুম মেনে করতেছে তাহলে তো অবশ্যই সেটা ইবাদত হবে, সওয়াব হবে তোমাদের আমল নামায়। কানপুর একটা হিন্দুস্তানি এলাকার নাম, এই তাকওয়া আকাবের কা তাকওয়া নামক কিতাবে আছে। কানপুর একটা এলাকার নাম, বর্ণার একটা এলাকার নাম, বর্ণালের লোকটা কানপুর থানায় তার নামে কেস হয়েছে, এখন সে আসামি হাজিরা দেয়, শেষে মামলার ডিসমিসে দিয়ে ফাইসালার দিন আর কি, বাড়ি থেকে বের হয়েছে মাঝপথে নদী, নদীতে তুফান উঠছে, কোনো খেয়ানৌকো উপরে যাবে না, লোকটা বিভিন্ন নৌকাওয়ালাদের কাছে হাত জোড় করে বলে ভাই আজকে আমাকে উপরে নিয়ে নাও নাহলে আমার বিরুদ্ধে মামলায় রায় হয়ে যাবে, আমি হাজির না হতে পারব। নৌকার মাঝিরা বলে এই তুফানের মধ্যে গেলে তো নৌকা ডুবে মরবে, আমরা যেতে পারবো না। লোকটার এই নাসর অবস্থা দেখে, নিরুপায় অবস্থা থেকে লোকেরা বললো এই তুফান বন্ধ করা যাবে, কি তুমি পার হতে পারবা, একটু হাইটে যায় দেখো নদীর কিনারে একটা চুপড়ি ঘর আছে, ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে একজন বুজুর্গ আছে, ওই বুজুর্গের কাছে যে তুমি দোয়া চাও, বুজুর্গ তোমাকে ইচ্ছা করলে পার করে দিতে পারবে। বুজুর্গদের কিছু কারামত থাকে, বুজুর্গদের এমন বুজুর্গদের কারামত দেয় যে বুজুর্গরা কারামত হজম করতে পারবে, আর যারা কারামত হজম করতে পারবে না এদেরকে আল্লাহ তাআলা কারামত দেয় না। শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লাহ জীবনে বহুত কারামতি করছে, কিন্তু কোন কারামত জীবদ্দশায় বলার অনুমতি দেন না, কারণ বুজুর্গ যতটুকু হোক আর না হোক যদি কারামত সাধারণ মানুষ জানতে পারে তাহলে তো বুজুর্গরা চিন্তা করা শুরু করবে। আর মানুষ তো, মানুষের মধ্যে তো একটু ভালো বললেই ফুলার স্বভাব থাকে, একটু বেশি খেদমত করলে, হাতিয়াতে উপা দিলে, ভালো বললে সে তো ভুলবেই। এই জন্য সত্যিকারে বুজুর্গ যারা হয় এরা এদের কারামত থাকে তামা চাপা দিয়ে, চাপা দিয়ে রাখতে চায় যাতে মানুষ না জানতে পারে, এবং জানলে তো তার ক্ষতি হবে। বহু ঘটনা আছে এমন, শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লাহ একটা ঘটনা বলি, ওনার জীবনীতে আছে বাংলা ভাষায় যে জীবনী এটাই মধ্যেই রয়েছে। মাহফিল শেষ করে আসতেছে, বড় নদী ওপারে যাবে, কিন্তু মাঝিওয়ালাকে ডাইকে উঠেছে, মাঝিওয়ালা যখন দেখছে রাজি হয়েছে বুজুর্গ, আমাদের বাংলাদেশের বড় রত্ন ছিল, মাঝিওয়ালা বুজুর্গকে নৌকায় উঠায়, নৌকায় উঠে নৌকা খোল দেন, নৌকার বইটা ধরে মাটিতে চাপ দিয়ে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে নৌকার আর এক মাথা দিয়ে ওই কুলে যায় ঠেকছে, ওই কুলে যায় ঠেকছে। মাঝিওয়ালা নামার পরে শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লাহ হয় ওই সময় অথবা পরবর্তীতে তার থেকে ওয়াদা নিয়েছে যে আমার জীবদ্দশায় এটা কাউকে বলতে পারবে না। মাঝিওয়ালা বলে যে হুজুরকে এক খোঁচে উপারে দিয়ে দিলাম, কিন্তু হুজুরকে উপারে দেওয়ার পর যখন আমি আসি তখন আমার এক ঘন্টার বেশি লাগছে ওই নৌকার ওপার থেকে এপারে আসতে, এত লম্বা স্রোত পার হয়ে আমি আসছি কিন্তু যাওয়ার সময় কোনো স্রোত লাগি নাই, এক ধাক্কাই আমি ওপারে চলে গেছি। আর যারা সত্যিকারে বুজুর্গ না, এদের কারামতটা না থাকলে এরা কারামত দেখানোর চেষ্টা করে। বুজুর্গরা কখনো বুজুর্গ হিসাবে দাবি করে না, বুজুর্গরা নিজেদের কারামত ঢেকে রাখার চেষ্টা করে, সাধারণ মানুষ হিসাবে থাকে, এই হলো বুজুর্গদের পরিচয়। বুজুর্গ চিনে নিতে হয়, বুজুর্গ নিজে পরিচয় দেবেন যাই বুজুর্গ। ওই আল্লাহওয়ালা বুজুর্গের কথা নৌকার মাঝিরা বলে দিয়েছে যে উনি কিন্তু সহজে পরিচয় দিবে না, তুমি ওনারে ছাড়বা না, এই লোকটা আসামি রায় হয়ে যাবে, তারও উপরে যেতে হবে। সে ভয়ে ভয়ে যে হুজুরের কাছে যে ধরছে, হুজুর বিভিন্ন কথা দিয়ে বাহানা দিয়ে পার হচ্ছে, তখন এক পর্যায়ে বলে যা তুই ওই নদীরে যে বল, ওই ব্যক্তির দোহাই দিয়ে বলতেছি যে ব্যক্তি জীবনে কোনোদিন খানা খাইনি, জীবনে কোনোদিন তার স্ত্রীর কাছে যায়নি, ওই ব্যক্তির দোহাই দিয়ে বলতেছি হে নদী তুমি আল্লাহ তাআলার ওসিলায়, আল্লাহ তাআলার হুকুমে, এই বুজুর্গের ওসিলায় তুমি আমাকে ওপারে যাওয়ার ব্যবস্থা করে দাও। এরপরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই কথা বলে হুজুর বলেছিলেন তুমি হাঁটা শুরু করো, ওই লোকটার হাঁটু পানির নিচে হয়েছে, নদী পার হয়ে পায়ে হেঁটে পার হয়ে চলে গেছে। এটা তো বিষয় না, কিন্তু বুজুর্গ যখন বলছে জীবনে কোনদিন খানা খাইনি, জীবনে কোনোদিন বিবির কাছে যাইনি, বাচ্চা কাচ্চা অনেক আছে, বিবিতে ওপার থেকে সব শুনছি, বুজুর্গ যতই হোক না কেন বিবি কিন্তু বুজুর্গ হয় কম, বিবি তো সব জানে, মার কাছে যেমন সন্তান ছোট, বিবির কাছে স্বামী ছোট, স্বামী তো স্বামী। ওই বুজুর্গ এই কথা বলে যখন ওই লোকটাকে পার করাই দিতে, এখন বিবি এসে ধরছে যে আমি আপনাকে দুই তিন বেলা পাক করে করে খাওয়াই, এটা কে খায়, এই যে বাচ্চাগুলো হইছে, বাচ্চাগুলো কোত্থেকে আসছে, আপনি যে বললেন এই লোকটার, এই লোকটা মানুষের যে বললো কি হবে, বুজুর্গ তো যখন বিবির থেকে আর বাঁচতে পারে না তখন বিবির দুইটার উত্তর দিয়েছে যে দেখ যে যতবারই আমি খানা খাই, খানা খাই এই জন্য যে খানা খাই আমার শরীর শক্তি পাবে, আমি এই শক্তি দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব। আমার আপনার চাইতে বুজুর্গদের সামনে খানা অনেক বেশি থাকে, বুজুর্গদের খানার পাগল হয় না, খানা খায় আল্লাহর হুকুমের জন্য, যে খানা খায় এই শক্তি হবে, শক্তি দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব। ফিকার কিতাবে আছে, ফতোয়ার কিতাবে আছে যে একজন মানুষ যদি আঙ্গুর গাছ লাগায়, আঙ্গুর গাছ লাগানোর সময় বা যে কোনো গাছ লাগানোর সময় যদি নিয়ত করে যে এই গাছ থেকে ফল হবে, কাছ থেকে যা হবে সেটা খেয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। যেদিন থেকে কাজটা লাগাবে ওই দিন থেকে ওই ব্যক্তির আমলনামায় সব লেখা হতে থাকে, শুধু সহি নিয়ত করার কারণে। জন্য তো বলি নিয়ত করা সহ দিন বোঝা বড় বড় কঠিন, করা সহ দুনিয়া বোঝা সহজ করা কঠিন। দুনিয়া বোঝা একেবারেই সহজ কিন্তু করা বড় কঠিন। উদাহরণ দিই, সবাই জানি যে সকালবেলা এক নাম্বার থেকে অথবা কারণ বাজার থেকে পাইকারি মাল কিনে এক পাল্লা 100 টাকা মহল্লায় বিক্রি করলে 200 টাকা 300 টাকা হয়ে যাবে, কত সহজ নাম পেলেন। কিন্তু সারাদিন ধরে 10 কেজি আম 20 কেজি আম ফেরি করে বিক্রি করে তারপরে 500 টাকা লাভ করতে হবে, কত কঠিন। বোঝা তো সহজ ছিল কিন্তু দিন করা সহজ বোঝা কঠিন। দিনের ক্ষেত্রে আমার যদি নিয়তটা সহি থাকে, আমি যদি সত্যিকারের নিয়ত করার যোগ্যতা আমার হয় যে আমি খানা খাবো কিন্তু এই খানা খাবো ইবাদতের উদ্দেশ্যে, আমি যে কাজটা করবো এই কাজটা করবো ইবাদতের উদ্দেশ্যে, তাহলে আমার কাজটা যাই কিছু করতেছে না কেন আমার কাজটা অল্প হলেও আমার অনেক সব লাভ হয়ে যাচ্ছে। অল্প কাজ করে সহজ কাজ করে বেশি সব কামানো যায়। একটার উত্তর হলো যে খানা খাই ইবাদতের জন্য। দ্বিতীয়টার উত্তর হলো দেখ যতবারই আমি তোর কাছে গেছি না কেন ততবারই নেক সন্তান এবং আমার সতীত আমার পবিত্রতা এবং তোর সতীত্ব রক্ষা করার জন্য তোর যে হক রয়েছে সেই হক রক্ষা করার জন্য আমি তোর কাছে গিয়েছি। এটা আল্লাহ তাআলা যেতে বলেছেন তোর হক আদায় করতে বলেছেন সেই ইবাদত হিসাবে আমি তোর কাছে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীম এটি বলতে মুহসানা পুত পবিত্র থাকার জন্য করবে এবং গয়রা মুসাফিহাত গুনাহের কাজের জন্য হবে না, ওলা মুত্তাখিজাতি আহদান এবং গোপনে কোন প্রেম প্রীতি করবে এই নিয়তে কারোর সাথে আবদ্ধ হবে না। আমাদের সমাজে দিনদার ফ্যামিলি যদি হাজারে একজন পাওয়া যায় ভিন্ন, এমন কোন যুবতী পাওয়া যাবে 18 বছর বয়স, এমন কোন যুবক পাওয়া যাবে 20 বছর বয়স, কোন প্রেমে পড়ি নাই, কোন অবৈধ সম্পর্কে জড়ি নাই, এত স্বাধীন দেশের স্বাধীন মানুষ, এই ওয়াজ করতে গেলে হুজুর স্বাধীনতার ক্ষেত্রে ক্ষুণ্ণ করেন। অত সতীত্ব এমন জিনিস, যদি কোনো পুরুষ তার সতীত্ব রক্ষা করতে পারবে আল্লাহ তাআলা তার জন্য এই একজন পুত পবিত্র বিবির ব্যবস্থা করে দেবেন। আত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে আমি পবিত্র ব্যক্তির জন্য পবিত্র নারীর ব্যবস্থা করে রাখছি, যে যেমন তার জন্য এমন ব্যবস্থা করে রাখছি। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামত বরকাত লিখছেন স্বর্ণকার সারাদিন ধরে দোকানদারি করে বিকেলে বাড়ি ফিরে গেছে, বিকেলে বাড়ি ফিরে গেছে, বাড়ি ফিরে যায় দেখে যে বিবি খুব আফসোসের সাথে কাঁদতেছে, বিবি আফসোসের সাথে কাঁদতেছে, কি হয়েছে? বিবি বলে যে ছেলেটাকে আমরা ছোটবেলার থেকে লালন পালন করে বড় বানিয়েছি, তারে আজকে আমি সবজি কেনার জন্য বাজারে পাঠাইছিলাম, সবজি নিয়ে এসে যখন বাসায় ফিরে আসছে আমার হাতে যখন সবজি দিয়েছে আমার হাত সে ধরেছে এবং আমার দিকে তাকিয়েছে, হাত ধরা আর তাকানো দ্বারা আমার কাছে ভালো মনে হয়নি, আমার কাছে খারাপ লাগছে, অসৎ উদ্দেশ্যে সে আমার হাত ধরে ফেলেছিল, আমি ঝাড়া দিয়ে তার থেকে হাত ছাড়িয়ে নিয়েছি। স্বামী ছিলেন, স্বামীও কাঁদতেছে। আরে স্বামী বলে বিবি আজকে আমার কাছে এক মহিলা চুরি কেনার জন্য আসছিল, মহিলার হাতে চুরি উঠতেছিল না, মহিলা হাত বাড়িয়ে দিয়েছে আমার কাছে, আমি যখন মহিলার হাতে চুরি পরাই দিচ্ছিলাম তখন আমার মনে একটা অসৎ উদ্দেশ্য উপস্থিত হয়েছে, আমি দোকানে অসৎ উদ্দেশ্যে সামান্য একটু অগ্রসর হয়েছি, আল্লাহ তাআলা আমার ঘরে অসৎ উদ্দেশ্য আবার আরেকজনের দ্বারা করিয়ে দিয়েছে। মেয়েকে বাপ মা ছেড়ে যায় স্বাধীন, বয়ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিক গল্প কর। দুই দিন আগের খবর, এক ব্যক্তি কোত্থেকে মাত্রা জিজ্ঞেস করতে জানি না, মাত্রা জিজ্ঞেস করেছে যে হুজুর বাসর রাতে যাওয়ার সাথে সাথে মেয়ে বলে ফেলছে স্বামীকে যে আমি তোমার সাথে সংসার করবো না, তুমি যে কোনো উপায়ে আমার থেকে আলাদা হয়ে যাও, আমার চয়েসের লোক আছে। ওলা মুত্তাখিজাতি আহদান, ইসলাম এই অনুমতি দেয় না। বিবাহের আগে অবৈধ সম্পর্ক ইসলাম হারাম করে দিয়েছে। একজন যুবক এবং একজন যুবতীর একবার সম্পূর্ণ চরিত্রটাকে শেষ করে দেওয়ার জন্য একটা সহজ একটা বাক্য। আমাদের সমাজে এমন ব্যাপক হয়েছে, ব্যাপক হওয়ার জন্য তো সুন্দর ব্যবস্থা, ফেসবুক ওপেন, ওয়াইফাই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফ্রি, বড় এলান করে অমুক ইউনিভার্সিটিতে ওয়াইফাই ফ্রি ওপেন, ইন্টারনেট ব্যবহার করবে স্বাধীন মতো যত কিছু, আবার এদিক দিয়ে আইন করে দেয় 18 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা না, 12 বছর থেকে তুমি কি করবা, ফেসবুক চালাবা, ইন্টারনেট চালাবা, সমস্ত ইউটিউবে সবকিছু তুমি দেখবা, কিন্তু 6 বছর ধরে তুমি এভাবে থাকবা, 18 বছর পরে যে তোমার বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবে। আমি উদাহরণ দিই, খারাপ উদাহরণ ছাত্রদেরকে বোঝানোর জন্য, যে বিড়ালকে 2-3 দিন ধরে অনাহারে রাখতে খাইতে দেয় না, বিড়ালকে ছাড়ে দিয়েছে সামনে দুধ খুব জাল দিয়ে, দুধের ঘাম বের হয়ে গেছে, দুধের ঢাকনা খুলে দিয়ে বলে বিড়াল দুধ খাইস না। এটা যেমন আইন ইংরেজ না ছাড়া এখন খ্রিস্টান আমাদের যুবক যুবতীকে এমন ভাবে নিয়ে দিয়েছে। এ কথা বলতে গেলে হুজুর আপনি জোয়ারের বিরোধিতা কথা বলছেন, কিন্তু যুবক যাচ্ছে কোথায়, যুবতী যাচ্ছে কোথায়? এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, বাপ্পাকে বাদ দিয়ে অবৈধভাবে সম্পর্ক করে বিবাহ, হাইকোর্ট থেকে বিবাহ করে এনে এখন ওপেন করে দিচ্ছে, বাপ্পা হার্ট অ্যাটাক করুক, এটা ওই ছেলে দেখার কোনো বিষয় নাই। হয়েছে কিভাবে? ওরা মুত্তাকিদাতি আহদান, গোপন সম্পর্কের কারণে। ইসলাম যেটাকে হারাম করে দেয়, আমার কথা শুরু ছিল ইসলাম যে বিধানটা দিয়েছে সেই বিধান আমাদের উপকারের জন্য দিয়েছে, ইসলামের কোনো বিধান ইসলামের উপকার ইসলামের শর্তে দিয়ে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের শর্তে দিয়ে নাই, আমাদের উপকারের জন্য দিয়েছে, আমরা সেটা বুঝি আর না বুঝি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসছে কিভাবে সবাই জানি, যে ওনার আব্বা ওই একটা আপেল খেয়েছিল, খাওয়ার পরে সে আপেলের শোধ নেওয়ার জন্য আপেলের দাম দেওয়ার জন্য উল্টা পথে পানি স্রোতের দিকে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে এক কি পাইছে, বাগান পাইছে, বাগান ওনার কাছে বলে ভাই আপনার আপেল দেখছি অমুক খালের উপর জড়কে পড়ছে, এই খাল থেকে একটা আপেল ভেসে গেছে, আমার খুব ক্ষুধা লাগছিল, আমি অজু করতে যে আপেলটা খেয়ে ফেলছি, আপনার আপেলের ঋণ আপনি আমার থেকে শোধ করে নেন। মালিকও বুঝছে যে সাধারণ ছেলে না, কত মনে চুরি করে খায়, এই ডাল শুদ্ধ ভেঙে নিয়ে যায়, কোনো খবর নাই, এ নদীতে বাইরে যাচ্ছে একটা আপেল তার শোধ দিতে আসছে, তো সাধারণ ছেলে না। মালিক শর্ত করছে, এমনি মাফ করবো না, আমার একটা শর্ত আছে, এত ঋণই কি শর্ত, আমার একটা মেয়ে আছে, মেয়েটা বোবা, আমার ওই মেয়েটা ল্যাংড়া, ওই মেয়েটা বধির, যত দোষ পাওয়া যায় সব দোষ করি, এই মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আপেলের ঋণ শোধ হতে পারবে, তাই না হলে ঋণ আমি শোধ করবো না। দুনিয়ায় ঋণ শোধ হওয়া তো ভালো, আখেরাতে পাপ হওয়ার থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা তো রাজি হয়ে গেছে, উনি সত্যিকারে এগুলো মনে করেই রাজি হয়েছে, অন্ধ ল্যাংড়া বধির বোবা সব কিছু মেনে রাজি হয়েছে। কিন্তু বিবাহের পরে যখন গেছে দেখে রাজকুমারী যা বলেছে সব উল্টা, কোনো দোষ নাই তার মধ্যে, ভয়ে অগ্রসর হয় না, ভয়ে অগ্রসর হয় না। তারপরে শেষ পরে অগ্রসর হয়ে সকালবেলা যে শ্বশুরের কাছে বলে যে আপনি যা যা বললেন সব তো কিছুই পাইলাম না, সব তো উল্টা হলো। শ্বশুর বলে না আমি যা যা বলেছি সবই ঠিক আছে, আমার মেয়ে বোবা হলো, আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলি নাই। আমাদের সমাজে 8-9 পড়ে মোবাইল ব্যবহার করে মিস কল দিয়ে আর একজনের সাথে সারাদিন ধরে কথা খায়, রাতকে রাত তারা করছে, 8-9 পড়ে ইউনিভার্সিটি এখনো যায় নাই, ইউনিভার্সিটি গেলে তো ওই আমরা যখন লালবাগে পড়তাম ইডেনে বিকেলবেলা আসতে সময় ইডেনের সামনে দেখান দুই এপাশে ওপাশে, এখন তারও বেশি, আমার মেয়ে বোবা, আমার মেয়ে জীবনে কোনোদিন পরপুরুষের সাথে কথা বলি নাই, আমার মেয়ে ল্যাংড়া, কখনো কোনো পরপুরুষের দিকে হেঁটে যায়নি, গোনাহের দিকে হেঁটে যায়নি, সব দেখা দিচ্ছে। এই পেট থেকে, এই মহিলার পেট থেকেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসছে। যে গাছটা যেমন হবে ফলটা তেমন হবে, গাছটাকে যদি আমি ছোটবেলায় পোকামাকড় থেকে জীবজন্তু থেকে বিভিন্ন আগাছা থেকে মুক্ত করে সুন্দর করে যদি লালন পালন করতে পারি, এই গাছ থেকে ফলটাও হবে সুন্দর, গাছ থেকে ফলটাও হবে সুন্দর। শাকির মানি রহমতুল্লাহ আলী ছিলেন বড় একজন জমিদার, শাকির মানি রহমতুল্লাহ আলী, শাকির মানি। এখন আমাদের সমাজে মেয়ে বিবাহ করতে গেলেও এগুলো দেখা হয় না, ছেলে বিবাহ দিতে গেলেও এত কিছু দেখা হয় না, কোনো কিছু দিনদারি কিছু দেখা নাই, দেখাবে আধুনিকতা আছে কিনা সেটা, বরং আরো এটা বদনাম হয় আজ আধুনিকতা নাই, তারা কি এক কেমি দিন খুব শক্ত। শাকির মানি রহমতুল্লাহ আলী জমিদার ছিলেন, শেষ দিকে দিনদার হওয়ার কারণে, ধার্মিক হওয়ার কারণে জাগা জমির কিছু অবনতি ঘটছিল, কিন্তু নামাজ পড়তেন, খুব দিনদার পরেশকার ছিলেন। মেয়েকে বিবাহ দিবি, মেয়েকে বিবাহ দিবি, মেয়ের থেকে অনুমতি নিয়েছি। মেয়ে বলছে, আব্বা আপনি যার কাছে বিবাহ দেন তার কাছে আমি যাব, দিনদার যে মেয়ে হয় এমন। এখনো যুগে বাপ মা বিবাহ দিলে বাপ মার বিবাহকে বাদ দিয়ে আর এক জায়গায় চলে যাচ্ছে, কারণ সে তো আগের থেকে একটা মুত্তাকিদা আছে, তার গোপনে সে সম্পর্ক করে রাখছে আরেকজনের সাথে, সে তো বাপ মার হুকুম মানবে না। জাকির মালি রহমতুল্লাহ আলাইহি মেয়ের থেকে অনুমতি নিয়ে রাখছে, ছেলে খোঁজে। কিভাবে ছেলে খোঁজে? মাপকাঠি বানিয়েছে যে ছেলের নামাজ সুন্দর করে পড়ে, আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে। আর আল্লাহর ভয় যদি ছেলের মধ্যে থাকে, তাহলে তার কাছে আমার মেয়েটা দিলে আমার মেয়ের ব্যাপারও সে আল্লাহকে ভয় করবে, তার কাছে আমার মেয়েটা দিলে আমার মেয়ের ব্যাপারও সে আল্লাহকে ভয় করবে। এমন লক্ষ্য যে কে সুন্দর মতো নামাজ পড়ে। বহুত দিন খোঁজার পরে এক যুবক ছেলেকে বিয়েছে, খুব সুন্দর মতো ধ্যান খেয়ালে ছেলে নামাজ পড়ে। যুবককে টার্গেট করছে, টার্গেট করার পর যুবককে একদিন ডাক দিয়ে বলে, যুবক আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই। কি আবদার? যুবক শাহকের মানিকে চেনে না, বলে যে তুমি কি বিবাহ করেছো? না বিবাহ করি নাই। বিবাহ করবা? তা বিবাহ তো করতে মনে চাই, কিন্তু আমি গরিব মানুষ, টাকা পয়সা কিছুই নাই, আমাকে মেয়ে দিবি? তখন বলে, যদি তোমাকে শাহকের মানের মেয়ে, যে জমিদার ছিল এক সময়, তার মেয়ে যদি তোমার কাছে বিবাহ দিতে চায়, তাহলে তো বিবাহ বন্ধ না আবদ্ধ হবে, বিবাহ করবে? যুবক কয়, মুরব্বী আপনি আমার সাথে উপহাস করতেছেন, মস্কারা করতেছেন। সেটা যে না তুমি বলো, শেষকালে যুবক বলাজি হয় হ্যাঁ। তখন উনি পরিচয় যে আমি নিজে শাহকির মানি, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব। ওই মন্দির সেই মসজিদে বসে লোক ডেকে বিবাহ দিয়ে দিয়েছে, মেয়ের থেকে অনুমতি নিয়ে আসছে। সন্ধ্যাবেলা যুবককে ডেকে নিয়ে মেয়েকে দিয়ে দিচ্ছে, তুলে এই তোমার বিবিকে নিয়ে যাও ঘরে। ঘরে নিয়ে বিকেল বেলা আসরের নামাজের পরে বিবিকে নিয়ে রাখছে, চুপড়ি ঘর এক কোনায় রাখছে, আর এক কোনায় শুকনা রুটি আর ডাল ঢাকা। মেয়েটা ওই দিকে তাকায় তাকায় কাঁদতেছে। যুবক মনে করেছে যে আমার এই সংসারের নিত্য এই অসহায় অবস্থা, এই শুকনা রুটি আর একটু ডাল এবং আমার ভিতরে কিছু নাই, এইগুলো দেখে আফসোসের সাথে মনে হয় শাকির মানের মেয়ে কাঁদতেছে। তখন যুবক বলে যে আমি তো তোমার আব্বাকে সবকিছু বলেছি, আমি গরিব মানুষ, আমার কিছুই নাই, তারপরে তোমার আব্বা জোর করে আমার সাথে বিবাহ দিয়েছে, দোষটা আমার না, দোষটা তোমার বাপের। আরো বেশি কাঁদে। তারপরে এক পর্যায়ে বলে যে আমি এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার আব্বা বলেছে আমাকে এমন একজন ছেলের সাথে দিবে যে সত্যিকারে আল্লাহওয়ালা বুজুর্গ, যে আল্লাহর পাগল, এমন ছেলের সাথে দিবে। তা আপনি যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে থাকেন, আপনি নাকি আজকে রোজা রাখছেন, তা আপনি যে আল্লাহর জন্য রোজা রাখছেন, সে আল্লাহ কি আপনাকে ইফতার করাতে পারতো না? আপনি কেন এই রুটিটা সারাদিন ধরে পাহারা দিচ্ছেন? আল্লাহ অবশ্যই আপনার ইফতার ইফতারের সময় নিয়ে আসতে পারত। বাপ যেমন মেয়ে তেমন, মেয়েকে শিক্ষা দিয়েছি কেমন? আমাদের বর্তমান সমাজ, যুবক সমাজ, যুবতী সমাজ যেভাবে যাচ্ছে, ইউনিভার্সিটি গুলো যেভাবে যাচ্ছে, এগুলো আজ থেকে 10 বছর পরে গেলে এই কথা বলার আর অধিকার কারোর থাকবে না। স্বাধীন দেশ, ইউরোপের মতো হয়ে যাবে, কিছু বলার আইন নাই, রাষ্ট্রীয় আইন করে দিবে, সব স্বাধীন। কিন্তু ইসলাম বহুত আগে 1400 বছর আগে বলে রাখছি, অবৈধ সম্পর্ক কোনো অবস্থায় কেউ করবে না, অবৈধ সম্পর্ক করা জায়েজ হবে না, হারাম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, ওয়ালা মুত্তাখিজাতি আহদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই বিধান মেনে সে অনুপাতে জীবন যাপন করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা এলান শুনবো, এলানের আগে হচ্ছে, যারা আমরা এখনো ছয় রোজা রাখি নাই, এখনো 12-13 দিন 12 দিনের মতো আছে, বাকি ছয় রোজা তো রেখে নিব। বাকি হলো নামাজ একটা ইবাদত, নামাজ আদায়ের জন্য দোয়া দরুদ সূরা কিরাত শেখা ফরজ, রোজার জন্য কিছু মাসআলা আছে, যাকাতের জন্য মাসআলা আছে, এই মাসআলাগুলো না জানলে এই ইবাদত করা যায় না। এমন একটা ইবাদত সেটা হলো হজ। হজ ইসলামের 5টা মূল ইবাদতের একটা হলো হজ। হজের জন্য কিছু জরুরি মাসআলা, কিছু অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা ছাড়া, জরুরি মাসলা জানা ছাড়া হজ করলে হজ হয় না, দূর হবে, ঘোরা হবে, কিন্তু একটা ফরজ বাদ পড়ে গেল, একটা ওয়াজেব বাদ পড়ে গেল, হজটাই বাতিল হয়ে যাবে। হজ, হজে যাওয়ার আগে হজের মাসআলা জানা, হজ সম্পর্কে অভিজ্ঞতা নেওয়া সবার জন্য, সমস্ত হাজিদের জন্য আবশ্যক। এই যে একটা প্রয়োজন, এইটাকে সামনে নিয়ে আমরা প্রতি বছর হজে যাওয়ার আগে একটা দিন লম্বা সময়, মাগরিব থেকে নিয়ে ইশার পর্বন্ত আরো লম্বা সময় পর্যন্ত আমরা আলোচনা করে থাকি। এইবার ইনশাআল্লাহ এই উদ্যোগটা নেওয়া হয়েছে 13 তারিখ, সামনে যে শুক্রবার আসতেছে এর পরে শুক্রবার, সামনে শুক্রবারের পরে শুক্রবার মাগরিব থেকে নিয়ে রাত, খুব বেশি হবে না, ইশার নামাজের পরে সামান্য কিছু আলোচনা হবে। বিশেষভাবে আমরা যারা আমরা হজে যাব, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা হজে যাবে, নারী এবং পুরুষ সবার জন্য ব্যবস্থা থাকবে, মেয়েদের জন্য আলাদা ফরজ, পুরুষের জন্য আলাদা ইউনিট, আলাদা আলাদা থাকবে। একেবারে ইনশাআল্লাহ সব বিষয়গুলো দেখায় হাতে কলমে শেখা দেওয়ার চেষ্টা করা হবে। যারা আমরা হজে গিয়েছি তারাও থাকবো, তাদের থেকে অভিজ্ঞতা নিতে হবে, এবং আমাদের মধ্যে যারা হজে যাবে জানি মহল্লায় আশপাশে আছে তাদেরকে দাওয়াত দেবো। একমাত্র তারা হজটা যেন সুন্দর হয়, এই হাজিদের থেকে যেন আমরা দোয়া পাই, সে উদ্দেশ্যে এমন আমরা মনে রাখবো, আশপাশে মানুষদেরকে জানিয়ে দেবো। স্থান হলো দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসা, দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসায় হাজিদের জন্য অতীতে এই কয়েক বছর ধরে এই আমলটা চলে আসতেছে। ইনশাআল্লাহ এ বছর এই আমলটা হবে 13 তারিখ শুক্রবার, 13 তারিখ শুক্রবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আমলে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকা রাব্বানা ওয়া তাআলিতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله نشهد أننا গুনাহগার, يا الله গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতকে মাফ করে দে, ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দে, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দে, ইয়া আল্লাহ বিশেষভাবে আমাদের সবচেয়ে আপন ছিল যে বাপ আর মা, সবাই ভালোবেসেছিল কিছু না কিছুর বিনিময়, বাপ মা তো ভালোবাসতেন কোনো বিনিময় ছাড়া, বাপ মাকে কিছু না দিলেও বাপ মা ভালোবাসতেন। ইয়া আল্লাহ সেই বাপ মাকে যারা আমরা হারিয়েছি, বাপ মা হারা সন্তান আমরা আপনার দরবারে হাত তুলেছি, আমাদের বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের বাপমার কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ আমাদের বাপমার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন সে সমস্ত বাপমার খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ যে সমস্ত আলোচনা করা হলো কোরআনের থেকে এই সমস্ত শিক্ষা নিয়ে আমাদের মাঝে আমাদের ছেলে মেয়েদের মাঝে বাস্তবায়ন করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ বিশেষভাবে যুবক যুবতীদেরকে সমস্ত গোনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ গোনাহের সৈরাব যুবক যুবিত, ইয়া আল্লাহ যৌবনের তাড়নায় পড়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে সমস্ত ধ্বংস থেকে রক্ষা করার ফয়সালা করে দেয়, হেফাজতের ফয়সালা করে দেয়, ইয়া আল্লাহ আমাদের বাকি জীবন আপনার হুকুম মোতাবেক চালাবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের বাকি জীবন আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চালাবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা হজে যাওয়ার সমস্ত ব্যবস্থাপনা পূর্ণ করেছে তাদেরকে, ইয়া আল্লাহ তাদের হজের সমস্ত ব্যবস্থাপনাকে আপনি আরো সহজ করে দেন, ইয়া আল্লাহ তাদের হজকে আপনি কবুল করে নেন, যারা হজ করেছে করতেছে করবে তাদের সকলের জন্য হজ্জে মাকরুরের ফয়সালা করে দেন, হজ একটা কঠিন ইবাদত, ইয়া আল্লাহ আপনার পক্ষ থেকে সহজ হয়ে গেলে সহজ হয়ে যায়, ইয়া আল্লাহ সকলের জন্য হজের আমলকে আপনি সহজ করে দেন, ইয়া আল্লাহ হজের প্রশিক্ষণ উদ্দেশ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছে এটাকে আপনি আমাদের জন্য সহজ এবং কবুল করে নেন, ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার ঘরের সামনে বার বার হাজির হবার তৌফিক দান করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আর বারবার বলবার তৌফিক দান করেন, আপনার হাবিবের রওজার সামনে গিয়ে আদবের সাথে সালাম পেশ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ হজ করার জন্য তো টাকা লাগে না, অর্থ করিতে হজ করাতে পারে না, আপনি যদি মেহমান হয়ে আপনি যদি মেজবান হয়ে আমাদেরকে মেহমান হিসেবে দাওয়াত করেন, সব কিছু সহজ হয়ে যায়। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন, আপনার মেহমান হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের জন্য হজ্জে মাবরুরের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করেন, নেকামলে বরকত দান করেন, হালাল নিজেকে বরকত দান করেন। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে জান মাল ইজ্জত আবরু নিরাপত্তার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি আপনার দীনের জন্য কবুল করে নেন, আমাদের জীবনের সমস্ত নেকামলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মৃত্যুর আগে যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করো। আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।